আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মানুষ জান্নাত পেতে হলে কয়টি জিনিস দরকার হয় বলেন তো দেখি। একজন মানুষ জান্নাতে যেতে হলে কি কি লাগে, কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। জান্নাতে যেতে হলে দুটি জিনিস লাগে, একটি হলো ঈমান আর একটি হলো আমলে সালেহ। সুবহানাল্লাহ। ঈমান আর আমলে সালেহ, এই দুইটা জিনিস যদি ঠিক হয়, এই দুটি জিনিস যদি বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই কথাটা ঘোষণা করছেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। ঈমান আর আমলে সালেহ যদি থাকে, তাকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। যারা ইমানদার এবং আমলে সালেহ করে, তাদেরকে আপনি জান্নাতের বিষয়ে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। এরকম শত শত আয়াত আছে কোরআনে কারিমে। ইমান আর আমলে সালেহ, এই দুটা জিনিস ঠিক হইলে আল্লাহ পাক তাকে কি দেন? জান্নাত দেন। আমরা আল্লাহর কাছে কি চাই বলেন তো দেখি? জান্নাত চাই, আমরা জান্নাতও চাই, আল্লাহর সন্তুষ্টি তো অবশ্যই চাই, তবে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমাকে আপনি জান্নাত দেন। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ পাকও জান্নাত চাওয়ার জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের মতো। সুবহানাল্লাহ। প্রস্থ আসমান জমিনের মতো, দৈর্ঘ্য কতটুকু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ পাক বলছেন সেই জান্নাতের দিকে দৌড়াও, তাহলে সেই জান্নাত পাওয়ার আশায় দৌড়াইতে হবে, চেষ্টা করতে হবে জান্নাত পাওয়ার জন্য। তো জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে দুটা জিনিস লাগে, ইমান আর আমলে সালে। তবে ইমানটা হইতে হবে শেরেক মুক্ত, ইমানটা হইতে হবে নেফাক মুক্ত, ইমানটা হইতে হবে তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ইমান, তাওহীদি ইমান। ইমানের মধ্যে যদি বেজাল থাকে, ইমানের মধ্যে যদি শেরেক থাকে, ইমানের মধ্যে যদি মুনাফেকি থাকে, ইমানের মধ্যে যদি বক্রতা থাকে, ইমানের মধ্যে যদি রোগ থাকে, তো অসুস্থ ভেজালযুক্ত এরকম ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। এরকম ইমান আবু জেহেলেরও ছিল, কিন্তু আবু জেহেল নিজেকে ইমানদার মনে করত, আবু জেহেল আল্লাহ আছেন বিশ্বাস করত, আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করত, আল্লাহর ঘরে আল্লাহকেও সাজদা করত, মূর্তিদেরকেও করত, আল্লাহকেও করত। আবু জাহাল আল্লাহর ঘরের খেদমত করত, হাজিদের খেদমত করত, অনেক তার আমল আছে, এবং আল্লাহ রিজিক দাতা বিশ্বাস করত, আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস করত, কিন্তু তারপরেও সে কি জান্নাতে যাবে? কথা বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন না। তারপরেও সে জান্নাতে যাবে না, কেন যাবে না? তার ইমানের ভিতরে শেরেক আছে, তার ইমানটা শেরেক মুক্ত না, শেরেক যুক্ত ইমান, শেরেকওয়ালা ইমান। এই জন্য আবু জাহাল এত কিছু করার পরেও সে জান্নাতে যাবে না। আবদুল্লাহ ইবনে উবাই, সেও নিজেকে ইমানদার মনে করত, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকত, সে নামাজ পড়ত নিয়মিত, অনেক আমল করত, অনেক ইবাদত বন্দেগী করত, কিন্তু সে জান্নাতে যাবে কেন? তার ইমানের ভিতরেও নেফাক আছে, মুনাফেকি আছে। তার বাহ্যিক অবস্থা আর ভিতরের অবস্থা একরকম ছিল না, দুই রকম ছিল। এজন্য সে যতই ইমানদার মনে করুক, যতই আমল থাকুক, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। তাহলে ইমানটা বিশুদ্ধ ইমান লাগবে, খাঁটি ইমান লাগবে। আমলটাও আমল হইলে হবে না, শুধু আমলটা হইতে হবে আমলে সালেহ। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় আমলের কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় আমলে সালেহ বলছেন। সালেহ মানে হলো যেটা বাজারে চলে, মানে দেখবেন যে বাজারে দুই রকমের নোট পাওয়া যায়, একটা বাজারে চলে আর একটা চলে না। একটা দেখবেন যে জাল নোট, 500 টাকা জাল নোট, 100 টাকা জাল নোট, সেটাও কিন্তু নোট, এবং ওইটা মূল নোটের চাইতে আরো সুন্দর, আরো চকচকে, কিন্তু সেটা বাজারে চলে না। ঠিক আমলগুলো দুই রকমের, একটা আমল আখেরাতের বাজারে চলে আর একটা আমল আখেরাতের বাজারে চলে না। যেই আমলটার মধ্যে সুন্নত অনুযায়ী যে আমলটা হবে সেটার নাম আমলে সালেহ। সুন্নতের বাহিরে যদি আমল হয়, অর্থাৎ যে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, এইরকম আমল যেটা বেদাত, সুন্নতের বিপরীত, কারো বানানো আমল, নিজের মন গড়া আমল, এরকম আমল হইলেও ওই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এজন্য আমলটা হইতে হবে বেদাত মুক্ত, সুন্নতি আমল হইতে হবে। ওই সুন্নতি আমলটার নাম হইল আমলে সালেহ। তাহলে যেই ইমান যে আমল হইতে হবে, ইমানটা হইতে হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান, আমলটা হইতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমান আর ওই আমল, আমলে সালেহ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এখন সমস্যা হলো আমাদের ইমানের ভিতরে গণ্ডগোল তৈরি হয়েছে। আমরা সবাই এখানে যারা আছে ইমানদার, সবাই মনে করি আমরা মুমিন, আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ আমরা মুমিন, কিন্তু আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে। আমাদের ইমানের ভিতরে বর্তমানে শেরেক ঢুকে গেছে, একটা দুটা নয়, অসংখ্য শেরেক শেরেক আমাদের ইমানের মধ্যে ঢুকে আছে। বর্তমানে দেখা যায় আমরা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তারপরেও মনে করি আমার ইমান ঠিক আছে, কি বলেন? নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে। তো যেই ইমানে নামাজ পড়াইতে পারে না, সেই ইমান ঠিক থাকে কেমনে? যেই ইমান আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, যেই ইমান এখান থেকে এখানে 10 গজ 20 গজ 100 গজ দূরে মসজিদ পর্যন্ত আমাকে আনতে পারে না, সেই ইমান কেমন করে আমাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত নিবে? ওই ইমান এত দুর্বল হয়ে গেছে, ওই ইমান এমন প্যারালাইজড হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, ইমান এত দুর্বল টানে উঠতে পারে না, ফজরের সময় বিছানা থেকে ইমান উঠতে পারে না, ইমান একবারে বিছানার সাথে লেগে গেছে, ICU চলে গেছে, এরকম ইমানের অবস্থা। তারপরে কয় আমার ইমান ঠিক আছে, কারণ ওই বাইতো ইমান কেমনে ঠিক থাকে ওইটাই তো জানে না, ওই এলেম নাই, ওই জ্ঞান নাই। আচ্ছা, ইমান আর আমল দুইটাই আমাদের দরকার, কিন্তু কোনটা বেশি দরকার? ইমান বেশি দরকার না আমল বেশি দরকার? ইমান বেশি দরকার। ইমান নাই, আমল আছে, কাজ হইব? কিন্তু আমল নাই, ইমান আছে, কাজ হইব? হইব। আমলে দুর্বলতা আছে, কোনো সমস্যা আছে, কবিরা গুনাহ করছে, আমল ঠিক মতো করে নাই, কিন্তু ইমানটা বিশুদ্ধ আছে, এই লোক শাস্তি ভোগ করার পরে হইলেও জান্নাত পাইব। সুবহানাল্লাহ। ইমানটা যদি বিশুদ্ধ থাকে, আমলে যদি কিছু গণ্ডগোলও থাকে, তাও লোকটা কি এক সময় জান্নাত পাবে? কিন্তু ইমানটা ঠিক নাই, আমল সব ঠিক আছে, তাহলে কি জান্নাত পাইব? কোনোদিনও পাইব না। তাহলে দুটেই দরকার, ইমানও দরকার, আমলে সালেহও দরকার। কিন্তু দুটার মধ্যে ইমানের দরকারটা বেশি। ভালো ভালো কিছু আমল, ভালো কাজ অনেক কাফেরও করে, অনেক মুশ্রিকেরও করে। দেখবেন অনেক কাফের মুশ্রিক কোটি কোটি টাকা দান করে, মাদার তেরেসা কত খেদমত করছে, কত সেবা করছে মানুষের, কত ইহুদি কত খ্রিস্টান দেখবেন যে কত সেবা করতেছে মানুষের, চিকিৎসা করতেছে, সেবা করতেছে, দান করতেছে, খয়রাত করতেছে, মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, মানুষের ঠকায় না, ওজনে কম দেয়, এরকম অনেক ভালো ভালো আমল করে। কিন্তু এই আমলে কোনো কাজ হবে না, কেন? ইমান নাই। ইমান হলো আগে অ্যাকাউন্ট খুলতে হবে, আমল হলো টাকা জমা রাখবেন। টাকা জমা রাখবেন কোথায়? অ্যাকাউন্টে খোলেন নাই ব্যাংকে, তা আপনার টাকাটা জমা হইব কোথায়? আগে তো আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে না আপনি যা করবেন, যা জমা দিবেন এগুলো আপনার অ্যাকাউন্ট নম্বরে জমা হবে। তা অ্যাকাউন্টে করেন নাই, প্রতিদিন টাকা নিয়ে নিয়ে ম্যানেজার সাহেবের কাছে দিয়ে আসেন, তো ম্যানেজার সাহেবের বাজার করে খায়। পরে আপনি তুলতে গেছেন, ক আপনার অ্যাকাউন্ট নম্বর কত? ক অ্যাকাউন্ট নম্বর তো নাই। তো অ্যাকাউন্ট নম্বর না থাকলে টাকা পাবেন কই? ওই ম্যানেজার সাহেব তো বদলি হয়ে আরেক জায়গায় চলে গেছে। তাহলে আগে ইমানটা মজবুত করতে হবে, ইমানটা ঠিক করতে হবে, ইমানটা বিশুদ্ধ করতে হবে, তারপরে আমল। কিন্তু আমাদের অবস্থা হইল কি, আমরা আমল নিয়ে টানাটানি বেশি করি, ইমানের খবর নাই। আমাদের ইমানে অসংখ্য গলত, ইমানের খবর নাই, কিন্তু দুই একটা আমল নিয়ে আমরা মহাব্যস্ত হয়ে পড়ি। এই জন্য আমার ভাইয়েরা, আগে আমাদের ইমান ঠিক করতে হবে। আজকে আমরা কথা বলবো ইমানের উপরে। আগে আমাদের ইমান ঠিক করা দরকার। ইমান কেমনে ঠিক করবেন এবার আসেন, বা ইমানের এলেম আমাদের কতটুকু আছে? ইমান ঠিক করতে হলে কয়েকটা জিনিস জানতে হবে, ইমানের উসুল জানতে হবে। ইমানের উসুল, ইমানের উসুল কয়টি বলেন তো দেখি, কোনদিন শুনছেন? তিনটি। ইমানের উসুল হইল তিনটি, ইমানের উসুল আছে তিনটা। কবরের প্রশ্ন কয়টা? এই তিনটাই ইমানের তিনটা উসুল। এই তিনটা প্রশ্নের সাথে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো আমল আছে প্রত্যেকটা কাজের সাথে এই তিনটা জিনিসের সম্পৃক্ততা আছে। এই তিনটার ভিত্তিতে যদি আপনি দুনিয়াতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করেন তাহলে আপনি কবরের পরীক্ষায় পাস, যদি এই তিনটার ভিত্তিতে না করেন কবরের পরীক্ষায় ফেল। তাহলে ইমানের উসুল জানতে হবে তিনটা, ইমানের আরকান আহকাম জানতে হবে। নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, নামাজের আরকান আহকাম কয় ফরজ? ১৩ ফরজ। তাহলে ইমানের আরকান আহকাম কয় ফরজ? ইমানের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি? তাহলে আগে দরকার কোনটা, ইমানের আরকান আহকাম আগে দরকার না নামাজের আরকান আহকাম আগে দরকার? ইমান না হইলে তো আপনার নামাজে কাজ হবে না, সারা জীবন নামাজ পড়ছেন ইমান নাই, তাহলে নামাজ কাজ হবে? তাহলে ইমানের আরকান আহকাম নামাজের আরকান আহকামের আগে জানাটা দরকার। ইমানের মজমালের ভিতরে আমরা কি বলি? ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মজমাল, একটা ইমানে মজমাল বলি আমরা, আরেকটা ইমানে মুফাসসাল বলি। ইমানে মজমালের ভিতরে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আপনি এখানে বলতেছেন যে ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম, ইমানের সকল আরকান আমি কবুল করে নিলাম। তো কি কবুল করছেন, কয়টা আরকান আহকাম তো আমরা সেটাই এখনো জানি নাই, তাহলে কি কবুল করলাম? তাহলে ইমানেরও এরকম আরকান আছে, আহকাম আছে। আহকাম মানে বাইরের গুলা, আরকান মানে ভিতরের গুলা। নামাজের আরকান আহকাম, আহকাম মানে বাহিরের সাতটা, আরকান মানে ভিতরের ছয়টা, মোট ভিতরে আর বাহিরে মিলি ১৩টা। ঠিক ইমানেরও বাহিরে আছে আপনার নয়টা, ভিতরে আছে ছয়টা। নয় আর ছয় কয়টা? পনেরোটা। এই পনেরোটাও ইমানের আরকান এবং আহকাম। তাহলে এই পনেরোটা জানতে হবে, ইমানের আরকান আহকাম। আচ্ছা, এরপরে অজু, কিন্তু অজু করার পরে দেখবেন অজু ভাঙ্গি যায়, ভাঙ্গে না? অজু ভাঙ্গে নেই, কথা কয় না? অজু ভাঙ্গে? ভাঙ্গে। অজু ভঙ্গের কতগুলো কারণ আছে, এই কারণগুলোর যে কোনো একটা কারণ ঘটলে অজু ভেঙে যায়। অজু ভঙ্গের কারণ কয়টি? সাতটি, মাশাআল্লাহ। আচ্ছা, নামাজও ভাঙ্গে, নামাজ ভঙ্গের কতগুলো কারণ আছে, এই কারণগুলো ঘটলে নামাজ ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ১৯টি, মাশাআল্লাহ। তো সবে জানেন আপনারা আলহামদুলিল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ সাতটি, নামাজ ভঙ্গের কারণ ১৯টি, রোজাও ভাঙ্গে, রোজা ভাঙ্গি যায় না? রোজা ভঙ্গেরও কিছু কারণ আছে, এই কারণগুলো ঘটলে রোজা ভাঙ্গি যায়। তাহলে সকল ইবাদত এরকম ভঙ্গের কতগুলো কারণ আছে, এই কারণগুলো ঘটলে ইবাদতটা নষ্ট হয়ে যায়। তাহলে ইমান ভাঙ্গে কিনা? ইমান কি ভাঙ্গে বলেন এবার? অজুও ভাঙ্গে, নামাজও ভাঙ্গে, রোজাও ভাঙ্গে, ইমান ভাঙ্গে কিনা? যে ভাঙ্গে। তা আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে বাংলাদেশের কোনো ভাইয়ের অথবা কোনো বোনের ইমান ভাঙ্গি গেছে? অজু ভাঙছে আমরা দেখি, মসজিদে বের হয়ে চলে যাচ্ছেন, আমরা বুঝতে পারতেছি ভাইয়ের অজু ভাঙ্গি গেছে। নামাজ ভাঙ্গে মাঝে মাঝে, রোজা ভাঙ্গি যায়, সব ভাঙ্গে, কিন্তু আমরা কখনো দেখি না কোনো ভাইয়ের কোনো বোনের ইমান ভাঙছে। আজ পর্যন্ত আমরা কোনোদিন কোনো এলাকায়, এই জয়পুরহাটেও দেখেন নাই, ঢাকায়ও দেখি নাই, চট্টগ্রামেও দেখি নাই, কোথাও দেখিনি। তাহলে ইমানও ভাঙ্গে এরকম, কিন্তু কেন দেখি না আমরা? যে আমরা ইমান ভঙ্গের কারণ জানি না। কোন লোক যদি অজু ভঙ্গের কারণ না জানেন, তিনি জীবনে একবার অজু করলে জীবনে কোনোদিন আর তার অজু ভাঙবে না। একবার অজু করলে হবে, সকালে ফজরের অজু করলে ওই অজু দিয়ে উনি আসার নামাজ পর্যন্ত সব পড়তে পারবেন। যদি বলেন যে চাচা আপনি যে মাঝখান দিয়ে টয়লেটে গেছেন, তো ক টয়লেটে গেছে কি হয়েছে, আমার অজুর কি হয়েছে, টয়লেটে না গেছে। আচ্ছা আপনি যে ঘুমাইছেন মাঝখান দিয়ে, ঘুমাইলে কি হয়েছে, আমি ঘুমাইছি না, অজুর কি হয়েছে? কারণ আল্লাহর এই বান্দা জানে না যে প্রস্রাব পায়খানা করলে অজু ভেঙে যায়, ঘুমাইলে অজু ভেঙে যায়, এগুলো তো সে জানে না। তাহলে যেই লোক এগুলো জানে না সেই লোক জীবনে একবার অজু করলে আর দ্বিতীয়বার অজু করা লাগে না, তার অজু জীবনেও ভাঙবে না। ঠিক নামাজ ভঙ্গের কারণ যদি কোনো লোক না জানে, তো এই লোকের নামাজও জীবনে কোনোদিন ভাঙবে না। যেমনি নামাজ পড়ুক, তার নামাজ কিন্তু ভাঙবে না। ঠিক আমরা ইমান ভঙ্গের কারণ না জানার কারণে আমাদের অজু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, রোজা ভাঙ্গে, কিন্তু আমাদের ইমান ভাঙ্গে না। এরকম ইমান ভঙ্গেরও কারণ আছে, চাটা আনছেন না? ইমান ভঙ্গেরও কারণ আছে, ইমান ভঙ্গের দশটা কারণ আছে, ইমান ভঙ্গেরও দশটা কারণ আছে। তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টি? দশটি। এই দশটি ইমান ভঙ্গের কারণের মধ্য থেকে যে কোনো একটি কারণ ঘটলে আপনার ইমান ভেঙে যাবে, ইমানবিহীন কবরে যেতে হবে, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা ইমানটা আগে ঠিক করেন, আমল পরে। তাই বলে আমল বন্ধ করে দিবেন না, আবার বলে না আমার আগে ইমান ঠিক করি, নামাজ দরকার নাই, আমল বন্ধ করবেন না, আমল চলবে, কিন্তু আগে ইমানটাকে বিশুদ্ধ করে নিতে হবে। তাহলে ইমান বিশুদ্ধ করতে হলে কয়টা জিনিস লাগবে? চারটা জিনিস ভালো করে জানতে হবে, বুঝতে হবে। ইমানের উসুল বুঝতে হবে, ইমানের আহকাম বুঝতে হবে, ইমানের আরকান বুঝতে হবে এবং ইমান ভঙ্গের কারণ বুঝতে হবে। তাহলে এই চারটে জিনিস যদি আপনি না বুঝেন তাহলে আপনার ইমান বিশুদ্ধ আছে কিনা বা ইমান আদৌ আছে কিনা এটাও বুঝবেন না। আজকের ক্লাসে আমরা একটা জিনিস আলোচনা করব, এটা চারটার জন্য চারটা ক্লাস দরকার কমপক্ষে, দুই ঘন্টা করে মিনিমাম আট ঘন্টা সময় দরকার এই চারটা জিনিসের জন্য। তা আমরা আজকে প্রথম ক্লাসে একটা বিষয় আলোচনা করব, এই পড়াগুলো আজকে দিয়ে যাব, আল্লাহ পাক বাসায় রাখলে আরেকদিন আসলে এই পড়াটা আপনাদের থেকে নেওয়া হবে। রাজি আছেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে আমাদের সবাইকে বিশুদ্ধ শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, আমিন। আচ্ছা তাহলে আজকে আলোচনা করব আহকামুল ঈমান, ঈমানের আরকান আহকাম বলছি না নয়টা আর ছয়টা, বাহিরে নয়টা ভিতরে কয়টা ছয়টা। আজকে বাহিরের নয়টা এগুলার নাম হলো আহকামুল ঈমান, ঈমানের আহকাম। এই নয়টা ভালো করে মনে রাখবেন, এই নয়টা ঈমানের আহকাম না হইলে কোন লোক ঈমান আনলেও সেই ঈমানদার হইতে পারবে না। এক নম্বরে যে জিনিসটি লাগবে ঈমানের জন্য সেটি হলো এলেম। ঈমান আনতে হলে কি লাগবে? এলেম লাগবে। এলেমের আরেক নাম ঈমান, ঈমানটা এলেমের নাম। এলেম মানে জানার নাম, বুঝার নাম, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যায়, যেই জ্ঞান দিয়ে আল্লাহর দিনকে চিনা যায়, ওই জ্ঞানের নাম এলেম। কিন্তু বিশাল বিশাল সার্টিফিকেট আছে, অনেক বড় ডিগ্রি আছে, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে ডিগ্রি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনল না, এই জ্ঞানকে এলেম বলে না। এই জন্য আবু জেহেলের বিশাল জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সেই যুগের বড় বুদ্ধিজীবী ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তো আবুল হাকাম না, সে আবু জাহাল, তার এটা জ্ঞান না, এটা জাহালত, কারণ সেই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। এজন্য জ্ঞান অনেক থাকতে পারে, কিন্তু যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যাবে না, আল্লাহর দিনকে চিনা যাবে না, আল্লাহর নবীকে চিনা যাবে না, সেই জ্ঞান হলো জাহালত। এজন্য আমরা দেখি সমাজে যে অনেক বড় জ্ঞানী আবার অনেক বড় দুর্নীতিবাজ, বড় ডিগ্রিধারী আবার বড় ঘুষখোর, বড় ডিগ্রিধারী বড় দুর্নীতি করে, তাহলে কেন? ওই জ্ঞান, যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনা যায়, যেই জ্ঞান দিয়ে আখেরাত চিনা যায়, আল্লাহর এই বান্দার জ্ঞান সেই রকম জ্ঞান অর্জন হয় নাই। এজন্য বস্তা বস্তা সার্টিফিকেট আছে, জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান দিয়ে মানুষ কষ্ট পায়, অথচ জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হওয়ার কথা, কিন্তু জ্ঞান দিয়ে উল্টা অফিসে গেলে টাকা না দিলে আমার কাজ হয় না, অথচ ওই চেয়ারে যাকে বসাইছি জ্ঞানী মানুষ, অনেক সার্টিফিকেটওয়ালা, বিসিএস দেওয়া বড় অফিসার, কিন্তু আমরা কষ্ট পাচ্ছি জনগণ, কেন? তার ভিতরে যে জ্ঞান, ওই জ্ঞানটা দিয়ে, ওই এলেম দিয়ে আল্লাহকে চিনা যায় না, ওই জ্ঞান তাকে আমরা দিই নাই। এজন্য ঈমান আনতে হলে এক নম্বরে যে জিনিস লাগবে সেটার নাম হলো কি? কথা বলেন না, এক নম্বরে কি লাগবে? এলেম লাগবে, এমন এলেম যেই এলেম দিয়ে জাহালত দূর হয়ে যাবে, মূর্খতা দূর করবে, এরকম এলেম লাগবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম জেনে রাখো, শিখো ভালো করে, বুঝো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম ছাড়া, জ্ঞান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয় না। কেউ যদি আপনাকে শুধু কিছু জানেও না বুঝেও না কইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান হবে? ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে শিখতে হবে, জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি। এগুলো না জেনে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে লোক ঈমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে আপনার আর একজন দুই একজন বলেন বাকিরা বলেন হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার কথা ঠিক ওইভাবে হয় নাই, একটু এর মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোন মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ আছে, একটা দুটা না, হাজার হাজার মাবুদ আছে। মাবুদ মানে কি? যার পৃথিবীতে কত মানুষ সূর্যের ইবাদত করে, কত মানুষ চন্দ্রের ইবাদত করে, কত মানুষ তুলসী গাছের ইবাদত করে, কত মানুষ গরুর ইবাদত করে, কত মানুষ কবরের ইবাদত করে, কবরের ইবাদত, কবরকে সাজদা করে, কবরে চুমা দেয়, কবরে ধরে দোয়া করে, তাহলে কবরেরও ইবাদত করে। তাহলে পৃথিবীতে যার ইবাদত করা হয় সেটাই তো মাবুদ। তাহলে মাবুদের সংখ্যা হাজার হাজার আছে, তবে এগুলো সব বাতিল মাবুদ, এগুলো সব দুই নম্বর মাবুদ, এগুলো সব জাল মাবুদ। হক মাবুদ, সত্যিকারের মাবুদ একজন, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন মাবুদ নাই। তাহলে এই যে হক মাবুদ বললাম আল্লাহকে, তাহলে আমার ইবাদত পাওয়ার উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, আমার সকল ইবাদত পাওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে আমার থেকে কোনো ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ পেতে পারে না। তাহলে সেজদার মালিক কে? তাহলে আপনি কোন ওলির দরবারে যাই, মাজারে যাই, সেজদা দেওয়া যাবে? দিলে ইমান থাকবে? কেন থাকবে না? ইমানের কি হয়েছে, থাকবে না কেন? আমি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাবুদ হক মাবুদ একজন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং অন্য কাউকে যদি আমি সাজদা করি তাহলে আমার মাবুদ শুধু আল্লাহ হয় নাই, যাকে সাজদা করছে সেও আমার মাবুদ হয়ে গেছে, এই জন্য আমার ইমান চলে যাবে, শেরেক হয়ে গেছে। আচ্ছা, নজর মান্নত, মান্নত করা, মান্নত করা কি? এটা একটা ইবাদত। তাহলে আমার মান্নত করলে কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার বিপদ আপদ আসছে, আমি কইতেছি আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে উদ্ধার হইলে আল্লাহ 1,000 টাকা কোথায় দিব বলেন? কোথায় দিবেন? আল্লাহরে দিবেন। আল্লাহ তো বিপদ থেকে উদ্ধারকারী কে? একমাত্র আল্লাহ। দিবেন একমাত্র আল্লাহকে। যদি কন্টেন আল্লাহ আমারে বিপদ আপদ থেকে বাঁচাও, অমুক মাজারে 1,000 টাকা দিব, অমুক মাজারে সিন্নি দিব, ইমান থাকব, আল্লাহ বাঁচাইব বিপদ থেকে, তা আপনি মাজারে দিবেন কেন? বাঁচাইলেও আল্লাহ দিলেন আরেকজনের, দিবেন কারে? যে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাইছেন দিব তাকে। তা আল্লাহরে কেমনে পাইবেন, কোথায় দিবেন? আল্লাহর ঘর আছে আপনার বাড়ির পাশে, আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ঘর মাদ্রাসা, মাদ্রাসায়ও দিবেন। আল্লাহর বান্দাদের মধ্যে ফকির, মিসকিন, এতিম, বিধবা কত আছে, এদেরকে দিবেন। তাহলে আপনার ইমান যদি অন্য জায়গায় দেন, ইমান চলে যাবে, কারণ আপনি তখন আরেকজনকে মাহবুদ বানাই ফেলছেন। দোয়া, দোয়া একটা ইবাদত, দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, সব জায়গায় একমাত্র লাগব। আপনার যা দরকার, ছেলে মেয়ে দরকার, বিপদ আপদ থেকে উদ্ধার দরকার, ঋণ পরিশোধ দরকার, তারপর কষ্ট থেকে বাঁচা দরকার, কার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আপনি যদি ছেলে মেয়ের জন্য কোনো ওলিয়া উলিয়ার কাছে যাই, ছেলে চাইতে যান, মেয়ে চাইতে যান, টাকা পয়সা পাইতে যান, আর বলেন যে কেউ ফিরে না খালি হাতে, গেলে অমুক জায়গায় অমুক দরবারে, আপনার ইমানে থাকবে না। কারণ যা দরকার চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বারবার সালাতের মধ্যে আমরা বলতেছি আল্লাহ একমাত্র ইবাদত করি আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সুবহানাল্লাহ, যা দরকার একমাত্র চাবো কার কাছে? আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, সেই ব্যক্তি জানে, এলেম আছে তার, লা ইলাহা ইল্লাল্লাহর, দাখালাল জান্নাহ, ওই আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ, এই জন্য নবী সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালাম, সর্বশেষ আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, আল্লাহর এই বান্দা জান্নাতে প্রবেশ করবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কি লাগবে? এলেম লাগবে, এক নম্বরে এলেম, দুই নম্বরে ইয়াকিন লাগবে, ইয়াকিন, দুই নম্বরে কি লাগবে? ইয়াকিন, ইয়াকিন মানে খালি বিশ্বাস না, একবারে দৃঢ় বিশ্বাস, গাঢ় বিশ্বাস, মানে একেবারে অন্তরের মধ্যে মজবুত করে শক্ত করে বসায় ফেলতে হবে, এটার নাম ইয়াকিন। ইয়াকিন তৈরি না হলে ঈমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে এই ঈমানের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না? থাকবে না। এটার নাম হলো ইয়াকিন। আখেরাতের বিশ্বাসটা ইয়াকিন না হলে ঈমান হয় না। আল্লাহ পাক কোরআনের শুরুতেই সূরা আল বাকারার মধ্যে বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখেরাতের প্রতি ইয়াকিন তৈরি হতে হবে, দৃঢ় বিশ্বাস, গাঢ় বিশ্বাস, সমস্ত প্রকার সন্দেহকে দূর করে দিবে। ইমানের একটা বড় রোগের নাম হলো শাক, সন্দেহ, সন্দেহের রোগ ঢুকে অনেকের মধ্যে, দেখবেন যে এই সন্দেহের রোগ যদি ঢুকে ইমান থাকবে না। তাহলে ইমানের দুই নম্বর আহকাম হলো কি? ইয়াকিন। তিন নম্বর আহকাম হলো কবুল। তিন নম্বর আহকাম কি? কবুল, কবুল করতে হবে। কি কবুল করবেন? বিয়ে করতে গেলে কি লাগে? ইজাব আর কবুল লাগে। একদিক থেকে প্রস্তাব দিবে, আরেক দিকে কবুল করবে। মেয়ের বাবা বা মেয়ের ওলি প্রস্তাব দিবে, ইজাব করবে। আর যিনি বিবাহ করবেন তিনি কি করবেন? কবুল করবেন। ইমান আনতে হলেও কবুল করতে হবে। কি কবুল করবেন? কবুল করব কুলু আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা ইলাইনা। ইমান আনবো আল্লাহ পাক যা কিছু নাজিল করছেন, যা কিছু অবতীর্ণ করছেন সব মেনে নিতে হবে। সব যদি কবুল না করি ইমান হবে না। যদি বলি যে না আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান, যেটা যেটা ভালো লাগে এটা এটা মানবো, যেটা যেটা ভালো লাগে না এটা মানবো না, ইমান হবে না? কি কথা বলেন না দেখি, আমার কথা বুঝতেছেন না নাকি, নাকি মনে কষ্ট পাইছেন? তাহলে ইমান আনতে হলে আল্লাহ পাক যা কিছু নাজিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলছেন, এই সব কিছু কবুল করতে হবে। কবুল না করলে, একটা যদি কবুল না করেন ইমান থাকবে না। যদি কত সব জিনিস ভালো লাগে কিন্তু দাড়ির বিষয়টা ভালো লাগে না, দাড়িটা না রাখলে ভালো হইতো আসলে। যে আল্লাহ রসুল কেন যে দাড়ি রাখার কথা বলছে, এটা না হইলে সুন্দর দেখা যেত। আর সব ভালো লাগে ইসলামের, খালি এটা ভালো লাগে না, তার ইমান থাকবো? থাকবে না। সব ভালো লাগে, বোরকাটা ভালো লাগে না, পর্দাটা যদি না থাকতো আমরা একটু মা বোনেরা খোলামেলা চলাফেরা করতে পারতাম, তাহলে মনে ভালো হইতো। ইমান থাকবো? কথা কয় না। মানে ইমান আনতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যত হুকুম আকাম আছে সব মানে নিতে হবে, একটাও অস্বীকার করা যাবে না। এটা হলো ইমানের তিন নম্বর আহকাম, কবুল। চার নম্বর আল এনকিয়াদ। এনকিয়াদ মানে হলো পরিপূর্ণ আত্মসমর্পণ, আল্লাহর হুকুমের সামনে একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আধা সারেন্ডার করলে, আধা আত্মসমর্পণ করলে ইমান হবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। সুবহানাল্লাহ। যদি কোন যে না 60% ইসলামের ভিতরে ঢুকমো, 40% পশ্চিমা কৃষ্টি কালচার, ইউরোপের কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচার, মুশরিকদের কৃষ্টি কালচার, 40% মানমো, 60% ইসলাম থেকে মানমো, ইমান থাকবো না? ইমান আনতে হলে আল্লাহর সমস্ত হুকুম আহকাম বিধি বিধানের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। যে আমার কোনো সে নাই, আমার কোনো কথা নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন নির্দেশ যখন এসে যাবে তখন এই ব্যাপারে কোন মুমিন মুমিনাতের ইখতিয়ার নাই, সেইটা গ্রহণ করবে কি করবে না, আমি এটা মানবো কি মানবো না, এই ইখতিয়ার কোন মুমিনের নাই, পুরুষেরও নাই মহিলারও নাই। এটা ইমানের চার নম্বর আহকাম। পাঁচ নম্বর ইমানের আহকাম হলো আল এখলাস। পাঁচ নম্বরে হলো কি? এখলাস। ইমান আনতে হবে অন্তরের থেকে, এখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। লোক দেখানোর জন্য ইমান হলে ইমান হবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ইমান আনছিল, আনছে না? কথা কয় না। মুনাফেকরা ইমান আনছে না? বাহ্যিকভাবে তারা মনে হইতো যে ইমানদার, প্রকাশ্যে ইমানদার, কিন্তু অন্তরে ইমান এদের ইমানের ভিতরে এখলাস ছিল না। এখলাস, এরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান আনে নাই, মানুষকে দেখানোর জন্য ইমান আনছে। তাহলে মানুষকে দেখানোর জন্য ইমান আনলে ইমান হয় না, ইমানটা আনতে হয় আল্লাহর জন্য অন্তরের থেকে। হজ করতে হয় কার জন্য? নাকি আলহাজ লেখার জন্য? আমাদের দেশে হাজি সাহেবের যদি হাজি না লেখেন, আলহাজ না লেখেন তো বরবাদ। হাজি সাহেবের জন্য হজে যাওয়ার আগে গরু জবাই করে সবাই জিয়াপত্তি খাওয়ায়, যে আমি একটা বড় কাজ করতে যাইতেছি, ওখান থেকে আসলে আমার নামের আগে একটা উপাধি লিখবো আলহাজ। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করি তাহলে আমি মানুষকে জানাইতে হবে। প্রতিদিন 5 বার নামাজ পড়ি, তা আমার নামের আগে জীবনে একবার হজ করি যদি আলহাজ লাগে, তা নামাজিও তো লাগানো দরকার, কি বলেন? তাহলে প্রত্যেকের নামের আগে নামাজি, রোজাদার, তারপরে জাকাত আদায়কারী, আলহাজ, তারপরে আপনার পদ্মাকারী, যত আমল করি সব আমলের একটা একটা উপাধি দরকার নাকি? আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে যেটা বলতেছি, 5 নম্বরে কি লাগবে? এখলাস। 6 নম্বরে লাগবে আস-সিদক। সিদক মানে সত্যবাদিতা, ইমানের সত্যবাদিতা লাগবে। আমার কথার মধ্যে ইমান ফুটে উঠবে, আমার অন্তরে ইমান ফুটে উঠবে, আমার কাজে কর্মে ইমান ফুটে উঠবে, এটার নাম সিদক। প্রশ্ন আর বেশি নিয়ে না, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে সিদক, আমার ইমানে সত্যবাদিতা থাকতে হবে, আমার কথায় সত্যবাদিতা, আমার কর্মে সত্যবাদিতা, আমার অন্তরে সত্যবাদিতা, সব জায়গায় ইমান ফুটে উঠতে হবে। না আমি ইমান আনছি, নামাজ পড়ি না, ইমান হবে না। আমার ভিতরে যদি ইমান থাকে তো নামাজ পড়ি না কেন? তাহলে বোঝা যাবে আমার ইমানে গন্ডগোল আছে, আমার ইমান একইনে রূপ নেয় নাই। কারণ আমি যদি বলি রাতে 3টায় বিমানের ফ্লাইট, সারা রাত ঘুম হয় না, ঘুম গেলেও বারবার গালে ঘড়ি দেখি, তা বারবার 10 বার উঠি, আমার বিমানটা মিস হয়ে যাচ্ছে নাকি? ফজরের নামাজ না পড়লে আল্লাহর ঘোষণা, রাসুলের ঘোষণা, জাহান্নামে যাইতে হইব। আমি ফজরের আজান হচ্ছে কিনা রাত্রে কয়বার ঘড়ি দেখছি, তার অর্থ হইল এই যে জাহান্নামে যাইতে হইব, এই বিশ্বাসটা অন্তরে ঢুকে নাই। কিন্তু 3টায় বিমান চলে যাইব, এ আমাকে না নিয়ে চলে যাইতে পারে, আমার কিছু টাকা পয়সা লস হবে, কাজ লস হবে, এটা ইমান ঢুকছে। এই জন্য আমি বারবার ঘুম থেকে উঠতেছি, কিন্তু ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এই ইমান এখনো ঢুকে নাই। ঢুকলে আমি ঘুমাইতে পারতাম না। তাহলে ইমান আনতে হলে 6 নম্বর হলো সিদক, সত্যবাদিতা, মানে ইমানটা বাস্তবে ফুটাই তুলতে হবে। কয়টা গেল? 7 নম্বরে হইলো মহব্বা। ইমান আনতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, তারপরে সবচেয়ে বেশি ভালোবাসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর দিনকে মহব্বত করবে, আল্লাহর নিদর্শনকে মহব্বত করবে। যদি মহব্বত না থাকে ইমান নাই। যদি কেউ বলে যে আমি মুসলমান কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না, কিছু মানুষ আছে কয় কি কয় সব ভালো লাগে, দাড়িওয়ালা মানুষ দেখতে পারি না, আছে না? বাস, আপনি দাড়িওয়ালা দেখতে পারেন না, আপনার ইমানও নাই। কারণ আমার নবী দাড়িওয়ালা, যুগে যুগে যত লক্ষাধিক অসংখ্য নবী রাসূল আসছেন সবাই ছিল কি? দাড়িওয়ালা। তা আপনি দাড়িওয়ালা দেখতে পারেন না, আপনার ইমানও নাই। মা যদি সব দেখতে পারি, বোরকাওয়ালা মহিলা দেখতে পারি না, ইমান নাই। কারণ আপনার মধ্যে আল্লাহর মহব্বত, রাসুলের মহব্বত, দিনের মহব্বত, সুন্নতের মহব্বত আসে নাই। মহব্বত না আসলে ইমান নাই। আপনি আরেকজন ইমানদারকে মহব্বত করেন না, আরেকজন ইমানদারে দেখলে আপনার হিংসা করেন, শত্রুতা করেন, আপনার ইমান আসে নাই। কারণ ইমান যদি আসতো, উনারও ইমান আছে, আমারও ইমান আছে, ইমানে ইমানে শক্ত করে বন্ধুত্ব হয়ে যাওয়ার কথা। কিন্তু বন্ধুত্ব হইলো না কেন? হয় আমার ইমানে সমস্যা আছে, না তার ইমানে সমস্যা আছে। যদি দুজনের ইমানে সমস্যা না থাকতো, তো আমরা একজনের সাথে একজন গাঁথি যাইতাম, কারণ দুজন তো একই পথের পথিক, দুজনেই ইমানদার। কিন্তু এখন একজন আরেকজনের দেখতে পারি না, একজনের সালাম দিলে আরেকজনের সালামের জবাব নি না, তার অর্থ হলো আমার ইমানে সমস্যা আছে। তাহলে কয়টা গেল? 7 নম্বর হইল কি? মহব্বা। 8 নম্বর হইল আল কুফর বিত্তাগুত। ইমান আনলে ইমানের বিপরীত হলো তাগুত, আল্লাহর উপরে ইমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। যদি আমার সাথে তাগুতের সাথেও বন্ধুত্ব, আবার ইমানদারের সাথেও বন্ধুত্ব, ইমান নেই। তাগুত কারা? তাগুত হইল কাফের আর তাগুতের মধ্যে একটু বেশ কম আছে। কাফের হলো হে মানা না, ভালো কথা, দিন মানা না, আল্লাহ মানা না, রাসুল মানা না, কোরআন মানা না, কিছু মানা না, হের অবস্থা হে আছে, আমার অবস্থা আমি আছে। তাগুত হলো হে মানবেও না, আরেকজনের মানতেও দিবে না, এটার বলা হয় কি তাগুতটা ভয়ঙ্কর। ফেরাউন ছিল তাগুত, ফেরাউন নিজেও মানত না, আরেকজনের আল্লাহ দিন মানতে দিত না। হে মানা না ভালো কথা, হে না মানো, খের কাছে ভালো লাগতেছে না, নাই মানতে পারে, কিন্তু হে আরেকজনকেও মানতে দিবে না। এদেরকে কোরআনের ভাষা সুন্নার ভাষা বলা হয় কি তাগুত। দুনিয়াতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা মানুষকে দাওয়াত দিতেন আনি উবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুত ছাড়ো। তাগুত না ছাড়লে ইমানদার হওয়া যায় না, এটা হলো আট নম্বর ইমানের আহকাম। নয় নম্বর হইল আল মাউতু আলা হাযিহিল কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মরতে হবে। একবার ইমান আনছেন, নাম লেখাইছেন, কয়দিন পরে আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নাই, কয় আমি মুসলমানও না হিন্দুও না, তাহলে কি আপনি ইমানদার মুসলমান? আপনি এখন আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নাই। এক সময় হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগছিল, এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না। এই জন্য মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকতে হবে, তাহলে ইমান। আর না হয় অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জীবনের প্রথম ভাগে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, শেষ ভাগে যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল না। এই নয়টা হইল কি ইমানের আহকাম, এই নয়টার মধ্যে একটা যদি না থাকে তার ইমান নেই। তা আজকে সংক্ষেপে নয়টা পয়েন্ট পড়া দিয়ে গেলাম। আমাদের ওয়েবসাইট এখন তো অনলাইনের যুগ, tafsirulquran.com, এখানে এই নয়টার উপরে বিস্তারিত আলোচনা পাইবেন। তো এগুলো আরো ভালো করে শিখবেন, পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আনে আমরা আরো ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রশ্ন তো অনেকগুলো আসছে, সংক্ষেপে আমি বলি। একজন ভাই বলছেন, আমি আল্লাহর ওয়াস্তে সুন্নতি দাঁড়িয়ে রেখেছি, গালের ডাইনে বামে সর্বোচ্চ কতটুকু দাঁড়িয়ে রাখা প্রয়োজন তা জানি না, আপনি মাসালাটি ব্যাখ্যা করে দিবেন। প্রথম কথা হলো দাড়ি যে যা উঠে সোয়ালের উপরে সব রেখে দিবেন, কোনোটাই কাটবেন না। তবে এগুলো কাটলে হারাম হবে না, হারাম বলা যাবে না, উপরের গুলা নিচের গুলা, কিন্তু আপনার এই হাতটার উপরে যেগুলো উঠে এগুলা অবশ্যই ফরজ, ওয়াজিব, কারো মতো ফরজ কারো মতো ওয়াজিব, এগুলা কোনো অবস্থায় কাটা যাবে না। আর লম্বা কতটুকু করবেন, সবচেয়ে উত্তম পন্থা হলো ছেড়ে দিবেন, কাটবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিছেন, বুক পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, সাহাবায়ে কেরাম ছেড়ে দিতেন, কোন কোন সাহাবী এক মুষ্টির পরে কাটতেন, এর জন্য এক মুষ্টির পরে যদি কাটেন কাটা জায়েজ, কিন্তু না কেটে আপনি ছেড়ে দিবেন, এটাই হলো সবচেয়ে উত্তম পন্থা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মাজহাব মানা কি? মাজহাব মানা বলতে এখানে ফিকহি বিষয় বুঝাইছেন, আকিদার মাজহাব মানা ফরজ, কারণ আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বাহিরে অন্য কোনো আকিদা পোষণ করলে ইমান থাকবে না, এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাজহাব মানা ফরজ। আর ফিকহি বিষয়ে মাজহাবের ভিতরে থেকে আমল করবেন, মাজহাবের বাহিরে যাওয়া যাবে না, কারণ চার মাজহাবের ভিতরে মোটামুটি কোরআন এবং সুন্নার সকল মাসায়েল সকল আয়াত চার মাজহাবের ভিতরে চলে আসছে। কেউ যদি চার মাজহাব ফলো করে তো তার ভিতরে কোরআন এবং সুন্নার সমস্ত আমল চলে আসবে, কোরআন সুন্নার বাইরে কিছু থাকবে না। তবে মানে এটা ফরজ বলা যাবে না, ফরজ হলো আল্লাহর কথা মানা, আল্লাহ রাসূলের কথা মানা ফরজ, এর বাইরে দুনিয়াতে আর কারো কথা মানা ফরজ না। তো এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা বড় আলেম কিন্তু ওনারা মানুষ, ওনাদের কথা মানা আল্লাহ আমাদের জন্য ফরজ করে নাই, এই জন্য ওনাদের একক কথা মানা ফরজ না, আল্লাহ এবং রাসুলের কথা মানা ফরজ। তবে আমরা আমল করার ক্ষেত্রে তাদের সহযোগিতা নিব, আল্লাহ পাক তাদেরকে বিশাল এলেম দিয়েছিলেন, তারা গবেষণা করে আমাদের জন্য কোরআন হাদিস আমল করাটা সহজ করে দিয়েছেন, সুতরাং আমরা তাদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমরা কোরআন সুন্নাহ আমল করার চেষ্টা করব। কোরআন সুন্নাহ মানা ফরজ, আর ওনাদের থেকে আমরা সহযোগিতা নিব, কিন্তু ওনাদের কথা মানা ফরজ না। যে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা কি যাবে? সম্মিলিত মোনাজাত যেটা বলছেন, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একতলাফ আছে। তবে মূল কথা হইল, একতলাফ যতই থাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করছেন সালাম পেরানোর পরে এরকম কোন দলিল পাওয়া যায় না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে দশ বছরের উপরে আপনার ফরজ নামাজে ইমামতি করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পেরানোর পরে জিকির করতেন এবং অনেক অসংখ্য দোয়া আছে ফরজ নামাজের পরে, কিন্তু কখনো সকল সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না। তবে আমাদের দেশে দীর্ঘদিন ধরে এটা চলে আসতেছে, বাংলাদেশে দেখা যায় ফরজ নামাজের সালাম পেরানোর পরে সম্মিলিতভাবে দোয়া করে, তো এই জন্য এটা আস্তে আস্তে ছেড়ে দেওয়া উচিত। তবে হঠাৎ করে ছেড়ে দিলে আবার মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় যে এতদিন পর্যন্ত করে আসছি, এখন নতুন নতুন হুজুর বাহিরেছে, নতুন নতুন কথা কয়, কত রকমের কথা প্রশ্ন আসে সমাজে, এই জন্য এটা মানুষের মন মস্তিষ্কে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, মানুষকে বুঝাইতে হবে মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করছেন সেগুলোই করে শেষ করতে পারি না, তো অতিরিক্তগুলো আমাদের দরকার কি, অতিরিক্তগুলো আস্তে আস্তে ছেড়ে দিব আমরা। ফরজ নামাজের পরে কতগুলো জিকির আছে, সেই জিকিরগুলো করবো, এগুলো করা সুন্নত। নবী সাল্লাম সালাম পেরানোর পরে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর আয়াতুল কুরসি, তারপর সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই জিকিরগুলো করবো আমরা। জিকিরগুলো করার পরে কেউ ইচ্ছা করলে একা একা দোয়াও করতে পারে, কারণ এটা দোয়া কবুলের জায়গা, কিন্তু দোয়া কবুলের জায়গা বলি এবার সবাই মিলে একসাথে করে ফেলবো, এটা সুন্নতের খেলাফ। আপনার একটা জিনিস সহজে বুঝতে হবে, আমার জিনিসটা বুঝাইতে অনেক সময়ের দরকার, তবে সংক্ষিপ্ত কথা হলো একই জিনিস কোন জায়গায় করা যায়, কোন জায়গায় করা যায় না, কোন জায়গায় করলে সওয়াব হয়, কোন জায়গায় করলে গুনাহ হয়। যেমন আজান, আজান দেওয়া ভালো কাজ না, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিই আমরা, কিন্তু জানাজার নামাজের আজান দিই, ঈদের নামাজের তা আজান দিই, অসুবিধা কি, ঈদের নামাজের আগে সুন্দর করে আজান দিয়ে দিলাম, গুনাহ হবে বলেন দেখি, তো কেউ জবাব দেয় না, ঈদের নামাজের আগে আজান দিব গুনাহ হবে, কেন গুনাহ হবে, আজানে গুনাহ হয় নাকি, আজান তো ভালো কাজ, কেন গুনাহ হবে, গুনাহ হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার ঈদের নামাজ পড়াইছেন, কোনোদিন ঈদের নামাজের আগে আজান, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দিলে সওয়াব হয়, জানাজার আগে ঈদের নামাজের আগে আজান দিলে গুনাহ হয়, একই জিনিস আজান, কিন্তু এক জায়গায় দিলে সওয়াব, আরেক জায়গায় দিলে কি হয়, গুনাহ হয়। এই জন্য সব জায়গায় সব জিনিস করা যাবে না। আচ্ছা, শবে বরাত করা কি যাবে, শবে বরাত করা কি যাবে প্রশ্নটা হয় নাই, তবে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, এই ব্যাপারে অনেকগুলো হাদিস পাওয়া যায়, হাদিসের মানের মধ্যে যদিও সমস্যা আছে কিন্তু অনেকগুলো হাদিস আছে, এই জন্য একই বিষয়ে যদি অসংখ্য হাদিস আসে দুর্বল হইলেও এই সব দুর্বলতা মিলে একটা শক্তি পাই যায়, তো এই জন্য এতগুলো হাদিস আসার কারণে মুহাদ্দিসিনে কেরামদের কেউ কেউ বলছেন তাহলে এটা এই রাত্রিটার নিশ্চয় কোনো একটা ভিত্তি আছে। সুতরাং এই রাত্রিতে একটা হাদিস পাওয়া যায় যেটা হাসান পর্যায়ের হাদিস, কোনো কোনো মুহাদ্দিস এটাকে হাসান বলছেন, এই হাদিসটা দ্বারা বোঝা যায় যে শেরেক মুক্ত এই রাত্রিতে নিজেকে শেরেক মুক্ত করে হিংসা মুক্ত করে আপনি ঘুমাই থাকবেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবেন। মানে সামনে রমজান আসতেছে, রমজানের আগে নিজেকে শেরেক মুক্ত করতে হবে, হিংসা মুক্ত করতে হবে, হিংসা মুক্ত শেরেক মুক্ত করা এটা ইবাদত, কিন্তু এই রাত্রি সুনির্দিষ্ট কোনো নামাজ, সুনির্দিষ্ট কোনো ইবাদত এইগুলা নাই, এগুলা যে হাদিসগুলো তো আসছে এগুলো সব জাল হাদিস, সব একেবারে দুর্বল, যে একবার চূড়ান্ত দুর্বল পর্যায়ের হাদিস, এগুলো আমল করার মতো যোগ্য কোনো হাদিস না। মিলাদ কেয়াম করা কি যাবে, মিলাদ কেয়াম করা কি যাবে, এটার তো একটু সংক্ষেপে বুঝাইতে হইলে এক ঘন্টা লাগবে। মূল কথা হইল মিলাদ করার বিষয় না, মিলাদ হইল আলোচনা করার বিষয় এবং শোনার বিষয়। যেমন আমি আজকে বয়ান করলাম, যদি বলেন যে ওয়াজ মাহফিল পড়া যাবে কিনা, তো ওয়াজ মাহফিলকে পড়ার বিষয় নাকি, ওয়াজ মাহফিল কিসের বিষয়, আলোচনার বিষয়, আমি আলোচনা করব আপনারা শুনবেন, একজন আলোচনা করবে আপনারা শুনবেন, মিলাদটা আলোচনা করার বিষয়। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জন্ম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের পেটে 10 মাস ছিলেন, তারপরে স্বাভাবিক ওয়েতে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে জন্মগ্রহণ করছেন। জন্ম ছাড়া কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন নাকি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে অনেক কোরআনের আয়াত আছে, সহি হাদিস আছে, এইগুলো যদি আমরা আলোচনা করি এটা সওয়াব হবে। এইগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আলোচনা করা যাবে, শোনা যাবে, আলোচনা করলে শুনলে ফজিলত। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা মিলাদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনাও না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদও না। এটা হলো কিছু বানানো কবিতা, বিভিন্ন কবির কবিতাকে আমরা মিলাদ বানাই ফেলছি বাংলাদেশে। আমরা মিলাদ মানে বুঝি কিছু কবিতা। তো কবিতা এক জিনিস, দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস, মিলাদ এক জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু আমরা তালগোল পাকাই ফেলছি সব এক জায়গায় নিয়ে। কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, কেউ যদি কবিতা লেখে এটা গুনার কাজ না, এটা ভালো কাজ। কিন্তু কবিতার মর্যাদা এক জিনিস, কবিতা ইবাদত না, কিন্তু দরুদটা ইবাদত, মিলাদটা ইবাদত, এগুলো আলাদা আলাদা জিনিস। এই জন্য ইবাদত কেউ বানাইতে পারে না। এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে, কিন্তু কবিতা বানাইতে পারে, কবিতা কিয়ামত পর্যন্ত বানানো যাবে, যে কেউ বানাইতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা লিখতে পারবেন। তাহলে কবিতা এক জিনিস, এবাদত এক জিনিস। এই জন্য দরুদে আর কবিতায় বেশ কম আছে, মিলাদে আর কবিতায় বেশ কম আছে। কিন্তু আমাদের বাংলাদেশে ওই কিছু কবিতাকে দরুদ বানাই ফেলছে, কবিতাকে মিলাদ বানাই ফেলছে। দরুদও এবাদত, মিলাদও এবাদত, কিন্তু কবিতা এবাদত না। এই সূত্র বুঝলে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। আর কেয়াম মানে হলো, কেয়াম মানে দাঁড়ানো। কেয়ামতের ময়দানে তো আমরা সবাই দাঁড়ায় থাকবো, কি বলেন? কেয়ামতের ময়দানে কি ব্যাকে আমি আছে? সবাই তো কেয়ামি, নামে কেয়ামতের ময়দান। তবে দরুদকে, দরুদুল আল্লাহর জিকির, এটা দাঁড়াইও পড়া যায়, বসিও পড়া যায়, শুয়েও পড়া যায়, আল্লাহর জিকির সব অবস্থায় করা যায়। তবে যেখানে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিচ্ছেন বসে পড়তে হবে, সেখানে বসে পড়া লাগবে। যেখানে দাঁড়ায় পড়া নির্দিষ্ট করছেন সেখানে দাঁড়াই, যেখানে শুয়ে পড়া নির্দিষ্ট করছেন সেখানে শুয়ে, বাকি সময় দাঁড়াই, বসে, শুয়ে, যার মনে যেমনি ইচ্ছা তেমনি পড়া যাবে। যেমন নামাজের মধ্যে দরুদ পড়ি, সালাম পড়ি, পড়ি না কোন জায়গায়? আত্তাহিয়াতের মধ্যে, আত্তাহিয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দরুদ পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো দাঁড়ায় পড়ি না বসে পড়ি? যদি কেউ মনে করে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসে পড়লে বেয়াদবি হইব, তা আত্মায়ত পড়ার সময় দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লেন, সালাম পড়লেন, নামাজ হইব? তাহলে নিজের মন গড়া মহব্বত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানও চলে যাবে। এখানে আপনি বসে বসে পড়তে হবে, আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন বসে পড়ার জন্য। আবার খুতবা দিতেছে খতিব সাহেব মিম্বরে দাঁড়ায়, খুতবার মধ্যে দরুদ পড়ে না, তো ইমাম সাহেব যদি কয় না দরুদ পড়ার সময় বসে বসে পড়বো, নামাজে বসে পড়ি, এখানে দাঁড়াই পড়বো কেন, খুতবা হইব নাই, তাহলে এখানে দাঁড়াই পড়তে হইব। আবার আপনি বিছানায় ঘুমাইতে গেছেন, ঘুমের জিকির করতেছেন, শুয়ে শুয়ে আপনি দরুদ পড়বেন, সেখানে যদি দাঁড়া দাঁড়ায় পড়েন তো সারা রাত দাঁড়াই থাকবেন আর ঘুমাইতে তো পারবেন না। তো এই জন্য দরুদ দাঁড়াইও পড়া যায়, বসো। কিন্তু যদি নির্দিষ্ট করে দেন না, সারাক্ষণ বসে দেখবেন ইয়া নবী সালাম আলাইকা বলার সময় লাফ মারি দাঁড়াই দেবেন, এটা প্রথমে হবে বেদাত, পরে হবে শেরেক। প্রথমে কেমনে বেদাত হবে, যে এটা যুগে যুগে কোনো সাহাবাই কেরাম এরকম করেন নাই, তাবেঈনেরা করেন নাই, সালাফে সালেহীন করেন নাই, আপনি নতুন আবিষ্কার করলেন, এটা হলো বেদাত। কিন্তু পরে আবার যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি এসে গেছে, এটা হয়ে যাবে শেরেক। আচ্ছা, প্রশ্ন অনেক, আজকে আর প্রশ্ন আলোচনা হবে না, এক আজকে প্রথম দিনে যে কয়টা আলহামদুলিল্লাহ পাশ দিয়ে চেষ্টা করছি, আরেকবার আসলে ইনশাল্লাহ আরও সময় নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আরও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীকে সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল করুন, এই এলাকা থেকে আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক মহব্বতের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন, যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন, এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক দিনদার সালেহীন মুত্তাকিন বানিয়ে দিন, দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা হলো ওয়াজ মাহফিলের শেষের দোয়া। তা সবাই আমার সাথে একটু পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মজলিসের ভিতরে যা গুনাহ খাতা হবে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।